لعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا ওহে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমাদের নিকট যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমরা ইমান আনো আমি মুখমণ্ডল সমূহ বিকৃত করিয়া অতঃপর সেইগুলিকে পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পূর্বে অথবা আসহাবুস সাবকে যেরূপ লানত করিয়াছিলাম সেরূপ তাহাদেরকে লানত করিবার পূর্বে আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا نِشْتِي اللَّهَ تَهَرْ شَنْغَ شُرِكْ كَرَا خَمَا كَرَيْنَا إِهَا بَتِتُو أُنَّنَّ أَبْرَاتْ جَاكِ إِجْجَا خَمَا كَرَيْنَا এবং যে কেউ আল্লাহ শরীক করে সে এক মহা পাপ করে আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইয়ুযলামুনা ফাতিলা তুমি কি তাহাদেরকে দেখো নাই যারা নিজেদেরকে পবিত্র মনে করে বরং আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করেন এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا দেখো তারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা উদ্ভাবন করে এবং প্রকাশ্য পাপ হিসেবে ইহাই যথেষ্ট ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের একাংশ দেওয়া হইয়াছিল তাহারা জিবত ও তাগুতে বিশ্বাস করে তাহারা কাফিরদের সম্বন্ধে বলে ইহাদের এই পথ মুমিনদের অপেক্ষা প্রকৃষ্টতর ইহারাই তাহারা যাহাদেরকে আল্লাহ লানত করিয়াছিল এবং আল্লাহ যাহাকে লানত করেন তুমি কখনো তাহার কোনো সাহায্যকারী পাইবে না أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا তবে কি রাজশক্তিতে তাহাদের কোনো অংশ আছে সেক্ষেত্রেও তো তাহারা কাহাকেও এক কপর্দক দিবে না أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما অথবা الله নিজ অনুগ্রহে মানুষকে যাহা দিয়েছেন সেজন্য কি তাহারা তাহাদেরকে ঈর্ষা করে আমি ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমত প্রদান করিয়াছিলাম এবং তাহাদেরকে বিশাল রাজ্য দান করিয়াছিলাম فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا অতঃপর তাহাদের কতক উহাতে বিশ্বাস করিয়াছিল এবং কতক উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছিল দগ্ধ করার জন্য জাহান্নামী যথেষ্ট الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে অগ্নিতে দগ্ধ করিবই যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব যাহাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات

তাহাদেরকে সদুপদেশ দাও এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما رسول أي উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহ নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা চাইলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما كنتو نا تمار پتی پارکر شفت تارا مومین ہوئی بنا جاتکن پر جنتو تارا تا در نجی در بیباد بشمب در بیچار بھار تمار پر آرپن نا کرے اتا پر تمار شدھانت شمند تادر مونے کنو دیدا نا تھا کے ایبان সর্বান্তকরণে উহা মানিয়া নেয়। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم যদি তাহাদেরকে আদেশ দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা আপন গৃহ ত্যাগ করো তবে তাহাদের অল্প সংখ্যকেই ইহা করিত। যাহা করিতে তাহাদেরকে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা তাহা করিলে তাহাদের ভালো হইত এবং চিত্তস্থিরতায় তাহারা দৃঢ়তর হইত। وَإِذَا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا এবং তখন আমি আমার নিকট হইতে তাহাদেরকে নিশ্চয়ই মহা পুরস্কার প্রদান করিতাম। وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا এবং তাহাদেরকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করিতাম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا আর কেহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিলে সে নবী সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্মপরায়ণ যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবে এবং তাহারা কত উত্তম সঙ্গী। ذلك الفضل من الله وكفى بالله عليما ইয়া আল্লাহর অনুগ্রহ সর্বজ্ঞ হিসেবে আল্লাহ যথেষ্ট। হে মুমিনগণ সতর্কতা অবলম্বন করো অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও। منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করিবে তোমাদের কোন মুসিবত হইলে সে বলিবে তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। ولئن أصابكم فضل من الله ليقولن

وَكَفَى بِاللَّهِ شَهِيدًا পরন্তু আল্লাহ সাক্ষ্য দেন তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার মাধ্যমে তিনি তাহা অবতীর্ণ করিয়াছেন নিজ জ্ঞানে এবং ফেরেশতাগণও সাক্ষী দেয় আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ قَدْ ضَلُّوا ضَلَالًا بَعِيدًا যাহারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা দেয় তাহারা তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়াছে إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا যাহারা কুফরি করিয়াছে ও সীমা লঙ্ঘন করিয়াছে আল্লাহ তাহাদেরকে কখনো ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথ দেখাইবেন না ইল্লা তরিক জাহান্নাম খালিদিন ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহ ইয়াসীরা জাহান্নামের পথ ব্যতীত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে এবং ইহা আল্লাহর পক্ষে সহজ يا ايها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فامنوا خيرا لكم وان تكفروا فان لله ما في السماوات والارض وكان الله عليما حكيما হে মানব বন্ধুলি রাসূল তোমাদের প্রতিপালকের নিকট হইতে সত্য আনিয়াছে সুতরাং তোমরা ইমান আনো ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে এবং তোমরা অস্বীকার করিলেও আসমান ও জমিনে যাহা আছে সব আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثا انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا হে কিতাবীগণ দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না ও আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিও না মারিয়াম তনয় ঈসা মসীহ তো আল্লাহর রাসূল এবং তাহার বাণী যাহা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন ও তাহার আদেশ সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণে ইমান আনো এবং বলিও না তিন নিবৃত্ত হও ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে আল্লাহ তো একমাত্র ইলাহ তাহার সন্তান হইবে তিনি ইহা হইতে পবিত্র আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই কর্মবিধানে আল্লাহই যথেষ্ট لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا موسي الله بنده কি কখনো হেও জ্ঞান করে না এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও করে না আর কেহ তাহার ইবাদতকে হেয় জ্ঞান করিলে এবং অহংকার করিলে তিনি অবশ্যই তাহাদের সকলকে তাহার নিকট একত্র করিবেন وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا جارا ایمان আনে ও সৎকাজ করে তিনি তাহাদেরকে পূর্ণ পুরস্কার দান করিবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও অহংকার করে তাহাদেরকে তিনি মর্মন্তুদ শাস্তি দান করিবেন